আউট হয়ে যায়, যে যুদ্ধ করা, তাদের যুদ্ধ করা কি অন্যায় না? আল্লাহ তাআলা বলছেন ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়া কুউদু লাহুম কুল্লা মারসাদ, আল্লাহ আদেশ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। অতএব আল্লাহর নবীকে অনুমতি দেওয়া হয়েছিল যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যেহেতু তারা মুশরিক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষের লোকেদের বিরুদ্ধে জিহাদ করি, যুদ্ধ করি যতক্ষণ না তারা কি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন তারা নিজেদের জান মাল নিরাপদ করে নেবে। বোঝা গেল কি যে মুশরিকদের জান মাল মুসলমানদের জন্য হালাল। নম্বর ৬, শিরিক হচ্ছে কাবিরা গুনাহগুলির মধ্যে সবচেয়ে বড়। এটা তো আগেই বলা হলো, আবার একটা হাদিসে দিয়ে বলা হচ্ছে আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদেরকে কি সবচেয়ে বড় গুনাহ কথা বলে দেবো না? তখন কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন আমরা বললাম যে হ্যাঁ বলুন অবশ্যই আল্লাহ রাসূল আমাদেরকে বলে দেন। কাল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা বা শরিক করা, তারপর কি ফুকুল ওয়ালিদাইন মা বাবের অবাধ্য হওয়া, ইত্যাদি ইত্যাদি যে গুণাগুলো আছে কাবিরা গুণা। কিন্তু সবচেয়ে বড় গুণা অতি মহা পাপ যেটা হলো সেটা কি শিরিক। অতএব শিরিক হলো সবচেয়ে বড় জুলুম ও অন্যায়, আর তৌহিদ হলো সবচেয়ে বড় ইনসাফ ও ন্যায়। তৌহিদ মানে আল্লাহ তাআলা তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিক বা রুজি দাতা, তিনি আমাদের পালন কর্তা, অতএব ইবাদত পাওয়ার যোগ্য কে? একমাত্র তিনি। তিনি যখন তার রুজিতে কোনো, তার রুজি দেওয়াতে কোনো অংশে আছে, কেউ রুজি দিতে পারে, বৃষ্টি বর্ষণ কেউ করতে পারে, যদি তা হয় তাহলে পরে তার ইবাদত অংশ কেন হবে? অতএব এটাই হচ্ছে ইনসাফ, যে আমি যা খাবো কেবল তাই গুণ গাইব, একজনের খাবো আর একজনের গুণ গাইব, স্বামীর ঘরে ভাত কাপড় নব, ভরণ পোষণ নব, আর আমি পতির ঘরে খাবার উপপতির গুণ গাইব, এটা কি পতি সহ্য করবে? কেউ সহ্য করবে না। পতির ঘরে খাবে আর উপপতির গুণ গাইবে, উপপতির ঘরে তুমি যাবে নিজের রূপজো গুণ তাকে বিলিয়ে দেবে, এটা কোনো পতিই সহ্য করবে না। সুতরাং এই জন্যই সব থেকে বড় ন্যায় হলো কি তৌহিদ, আল্লাহ তাআলাকে এক হিসাবে মানতে হবে সবকিছুতে। শিরকের চেয়ে তৌহিদ বিরোধী আর কি হতে পারে? আলো আর অন্ধকারের মতো, যেখানে শিরিক আছে সেখানে তৌহিদ নেই, আর যেখানে তৌহিদ আছে সেখানে শিরিক থাকতে পারে না। আলো আর অন্ধকারের মতো সম্পর্ক, যার ভিতরে তৌহিদ আছে খালাস সেখানে শিরিক থাকবে না, বুঝে যাবে লোকটা মুমিন, তার মানে সে মুশরিক নয়, তার ভিতরে শিরিক নেই। আর যখনই বলবে যে না মুশরিক, তার ভিতরে মোটেই ইমান নেই, তা হচ্ছে যত বড় ইমানের কাজ করুক, হওয়ার যাকা যা করবে করুক, তার কোন ইমানের কাজ কাজে দেবে না, উপকারে আসবে না, যেহেতু শিরিক ঢুকে গেছে। আল্লাহ পাক মুশরিকদের প্রতি জান্নাত হারাম করেছেন আল্লাহর ইবাদত বা দাসত্ব বর্জন করার কারণে, তাদের পরিবার ও পরিজনকে মুসলমানদের জন্য দাসে পরিণত করার অনুমতি দেওয়া হয়েছিল জিহাদে। জিহাদ জিহাদ হওয়ার পর তাদেরকে, তারা হেরে গেলে তাদেরকে কি করা হয়? দাস বানিয়ে নেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের আমল কবুল করতে অথবা আল্লাহর কাছে তাদের সুপারিশ গ্রহণ করতে কিংবা আখিরাতে তাদের কোন ডাকের জবাব দিতে বা তাদের কোন প্রত্যাশা পূরণ করতে অস্বীকার করেছে। তার মানে তাদের কোন আমল কবুল হবে মুশরিকদের? মুশরিক যদি একজন মুশরিক হয় তার নামাজ কবুল হবে? তার হজ কবুল হবে? হ্যাঁ, যারা মাজারে মাজারে মাজার পূজা করে তারা যদি হজ করতে আসে হজ কবুল হবে? হ্যাঁ, তারা নামাজ পড়লে নামাজ কবুল হবে? না। যাকাত দিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করলেও তাদের কোন লাভ নেই, আল্লাহ তাআলা কবুল করবেন না। কেন? তাদের মধ্যে শিরিক আছে, তাদের দোয়া কবুল হবে না, তাদের কোন সুপারিশ তাদের জন্য কবুল হবে না। কেয়ামতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনি তো কেয়ামতের সুপারিশ করবেন, তো আপনার এই সুপারিশের সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনদিন না শিরিক করে তৌহিদবাদী, সেই হবে আমার সুপারিশের হকদার। যদি বলেন হুজুর তৌহিদবাদী হলে তো সে তো এমনিতেই বেহেশতে যাবে, তো সুপারিশ কি দরকার? না, সে সরাসরি বেহেশতে যাবে না, তৌহিদবাদী হলেও তার অন্য পাপ থাকতে পারে, সেই পাপ থেকে বাঁচার জন্য, সেই পাপের শাস্তি থেকে বাঁচার জন্য সুপারিশ দরকার আছে। আর তাছাড়া কেয়ামতের সবচেয়ে বড় সুপারিশ আপনারা জানেন কিসের জন্য? হিসাবই শুরু হবে না, তাই না? কেয়ামতের হিসাবে শুরু হবে না, কঠিন রোদের তাপে যখন ভুগবে তখন মানুষ বলবে এরকম ভাবে থাকবো, চলো সোপাই, তখন আদমের কাছে, আদম থেকে নূহ, নূহ থেকে ইব্রাহিম করে করে শেষকালে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। কার জন্য সুপারিশ হবে? যে তৌহিদবাদী হবে, কোনদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে থাকবে না। মুশরিকরা আল্লাহ সম্পর্কে অবশ্যই নির্বোধ ও অজ্ঞ, কারণ এই মূর্খতার ফলে তারা আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার বানিয়েছে। যদি তারা জানতো আল্লাহর মর্যাদা ঠিক মতো জানতো, তারা তারা শিরক করত না। মর্যাদা জানে না আল্লাহ, সে হক তারা আদায় করতে যায় যথার্থ কদর তারা করে না, আর এটা হলো তাদের আল্লাহ সম্পর্কে সীমাহীন অজ্ঞতারই ফল। অথচ শিরিক হলো চরম জুলুম ও অন্যায়। মুশরিকরা যদিও বাস্তবে আল্লাহর সঙ্গে জুলুম করে না, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদের নফসের উপর অত্যাচার করে থাকে। এবার আল্লাহর প্রতি অন্যায়, আল্লাহর হকে অন্যায় করলে নিজের প্রতি অন্যায় হয়, তার কারণ এই পাপের শাস্তিকে ভোগ করবে, নিজেই ভোগ করবে। শিরিক করেছ, আল্লাহর আল্লাহর প্রতি অন্যায় হলো, কিন্তু আসলে নিজের প্রতি নিজের অন্যায় হলো, নিজের ক্ষতি হলো। নম্বর সাত, শিরিক হলো খুঁত ও ত্রুটি, অথচ আল্লাহ পাক সর্বপ্রকার খুঁত ও ত্রুটি থেকে পবিত্র, মানে এটা দোষ। যদি কাউকে শরীক করা হয় তাতে দোষ খায়, আল্লাহ তারা সর্বপ্রকার দোষ থেকে পবিত্র। অতএব যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, সে আল্লাহর সঙ্গে সমস্ত দোষ ত্রুটি সাব্যস্ত করলো, যা থেকে নিজেকে তিনি পবিত্র ঘোষণা করেছেন। শিরিক হলো আল্লাহর সঙ্গে চরম শত্রুতা, বিরোধিতা, যা আল্লাহর জন্য কঠিন কষ্ট, আল্লাহর জন্য কঠিন কষ্টদায়ক। কারণ আল্লাহ তারা এর জন্য বান্দাকে শাস্তি দেবেন, কঠিন ভাবে শাস্তি দেবেন, এমন বড় অন্যায় যে তার সামনে শরীক করা। আর সেই শরীক কেমন, আপনাকে সাধারণত উদাহরণ দিয়ে বুঝালাম যে একজন স্বামী যখন তার স্ত্রীকে তার শরীক, তার প্রেমের শরীক ক্ষমা করতে পারে না, ঠিক ওই রকমই শিরিক। আল্লাহ তাআলা ছোটখাটো বা কাবিরা গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু আকবরুল কাবায়েরকে ক্ষমা করবেন না। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।